এটাতে শয়তান খুব বেশি রাগান্বিত হয় এবং শয়তানের মাথা ঠিক থাকে না। কারণ শয়তান যদি আমাদের ইমানের মধ্যে গণ্ডগোল তৈরি করে, ইমানের মধ্যে সমস্যা সৃষ্টি করে, আমাদেরকে আমলে লাগাই দে, তো শয়তান খুশি, আমরা আমল করতে থাকব, শয়তান নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকবে। শয়তানের ডিউটি কমে গেল, পরিশ্রম কমে গেল, শয়তান বেশি পরিশ্রম করার দরকার হয় না। কারণ আমাদের ইমানের মধ্যে যদি শিরক থাকে, আমাদের আমালের মধ্যে যদি বেদাত থাকে, তাহলে সারা জীবন আমল করব কিন্তু সেই আমল কোনো কাজে আসবে না। তাহলে আমি আমল করলে শয়তানের অসুবিধা কি? বরং শয়তান আমাকে আরও আমল করার জন্য সহযোগিতা করবে। তুমি বেশি বেশি আমল করো, আমলের মেহনত করো, যে কারণ তুমি যত মেহনত করবে আমার কোনো অসুবিধা নাই, কারণ তোমার তো শিকড়ে নাই, তোমার ইমানে নাই, তুমি আমল করলে কোনো অসুবিধা নেই। তখন শয়তান একটু নিশ্চিন্তায় থাকে, কিন্তু যখন দেখে আল্লাহর কোনো বান্দাবান্দি শেরেক নিয়ে আলোচনা শুরু করে দিছে, তখন শয়তানের মাথা সবচেয়ে বেশি খারাপ হয়। যখন দেখে আরও বেদাত নিয়ে আলোচনা শুরু করছে, তখন আরও বেশি খারাপ হয়। কারণ এই দুইটা যদি মানুষ বুঝতে পারে, জানতে পারে, তাহলে তার ঈমান এবং আমলটা বিশুদ্ধ হয়ে যায়। ঈমানটা বিশুদ্ধ হইতে হলে শিরক মুক্ত হইতে হয়, তাওহীদি ঈমান গড়তে হলে সেই ঈমানটা হতে হবে শিরক মুক্ত, আর সুন্নতি আমল গড়তে হলে সেই আমলটা হইতে হবে বেদাত মুক্ত। এজন্য কোনো ব্যক্তি ইমান আনার সময় যে স্বীকৃতি দিতে হয়, যে ঘোষণাটা দিতে হয়, সে ঘোষণার মধ্যে এই কথা স্পষ্ট বলে দিতে হয়, সাক্ষ্য দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এতটুকু সাক্ষ্য দিলে মনে হয় যে ইমান হয়ে গেছে, যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছেন, ইসলামের বাক্য পাঠ করিয়েছেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, এর সাথে ওয়াহদাহু লা শারীকা লাহু, বাস এটা না হইলে ইমান পরিপূর্ণ হয় না, ইমানে আসে না। অর্থাৎ ওয়াহদাহু মানে তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদ আসতে হবে। আর লা শারীকা লাহ, শিরক মুক্ত হইতে হবে, কোনো ধরনের শরীক রাখা যাবে না। তাহলে শিরক মুক্তির ঘোষণা যদি কোনো ব্যক্তি না দে, তাওহীদের ঘোষণা যদি কোনো ব্যক্তি না দে, তাহলে ওই ব্যক্তি ইমানদারই হইতে পারে না। ইমানের একটা মৌলিক বিষয় যে ওয়াহদাহু লা শারীকা লাহ, এজন্য শিরকটা হলো নাপাক, শিরকটা হলো নাজাস, নাপাকি জিনিস, আর ইমানটা হলো পবিত্র জিনিস। ইমান থাকে কোন জায়গায় বলেন তো দেখি, ইমানের স্থানটা কোথায়? মানুষের বডিতে ইমান থাকে কোন জায়গায়? কালবের মধ্যে, কালবের ভিতরে ইমান থাকে। শিরক থাকে কোন জায়গায়? শিরক কোন জায়গায়? শিরক কিন্তু একই জায়গায়, কালবের মধ্যেই থাকে। ইমান যেই জায়গায় থাকে, শিরক সেই জায়গায় থাকে, কিন্তু দুইটা একটা আরেকটার বিপরীত, একটা থাকলে আরেকটা চলে যায়, আরেকটা থাকলে আরেকটা চলে যায়, এদের মধ্যে এত বিরোধ যে একটা আরেকটাকে সহ্য করতে পারে না। যদি শিরক দখল করতে পারে কালবটা, তো ইমান চলে যায়, আর ইমান দখল করতে পারলে কালবটা শিরক চলে যায়, তো দুইটা একসঙ্গে বসবাস করে না, দুইটা একটা আরেকটার বিপরীত। এজন্য মুমিন সবসময় পাক, মুশরিক সবসময় নাপাক। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকেরা নাজাস, মুশরিকেরা নাপাক। তাহলে মুশরিক যত উন্নত মানের সাবান দিয়ে গোসল করুক, যত ভালো ভালো জিনিস ব্যবহার করুক, শরীরের কোনো জায়গায় একটা ময়লা আবর্জনা কিছুই নাই, তারপরেও কি? তারপরেও নাপাক। কিন্তু একজন মুসলিম, তিনি হয়তো একটু শরীরে ময়লা আছে, দুই তিন দিন গোসল করতে পারে নাই বা এক সপ্তাহ গোসল করতে পারে নাই, তারপরেও তিনি কি পাক? কিসের কারণে? ইমানের কারণে। আর কালব এমন একটা জায়গা, এই জায়গায় যেটা থাকে, যেটা এই জায়গাটাকে দখল করে, সে পুরা বডি দখল করে। মানে এটা এমন কি পয়েন্টে যে এটা যার দখলে পুরা শরীর তার দখলে। এই জন্য ইমান যদি, কলব যদি ইমানে দখল করতে পারে, তাহলে মাথা থেকে পা পর্যন্ত সব ইমানের দখলে চলে যায়। আর যদি শিরকে দখল করে, তাহলে পুরা শরীর পুরা বডি শিরকের দখলে চলে যায়। এই জন্য এই অঙ্গরাজ্যটা, এই প্রদেশটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যার দখলে পুরা দেশ তার দখলে। এটা শিরকে যদি দখল করতে পারে, মাথা থেকে পা পর্যন্ত শিরকের দখলে। আর এটা যদি ইমান দখল করতে পারে, তাহলে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর সব প্রদেশ তার দখলে চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে, মুদগা আছে, যেটা ঠিক হইলে সব ঠিক হয়ে যায়, যেটাতে গণ্ডগোল হলে, ফাসাদ হলে সব জায়গায় ফাসাদ তৈরি হয়। আলা ওয়াহিয়াল কালব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই জায়গাটা হইল, কেন্দ্রটা হইল কালব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চেহারা সুরত ধন সম্পদ এগুলোর দিকে তাকান না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, তোমাদের ধন সম্পদের দিকে তাকান না। আমাদের বাংলাদেশে ওলি হওয়ার বড় আলামত নুরানি চেহারা। বাংলাদেশে আল্লাহর ওলি চিনার আলামত হল নুরানি চেহারা। বলে যে দেখো আরা হুজুরের ঘরে দেখো, সব এক একটা নুরানি চেহারাওয়ালা। অর্থাৎ নুরানি চেহারার কারণে আমরা আরা হুজুরেরা সব আল্লাহর ওলি। এরকম ওয়াজ নেটে অনেক পাইবেন, দেখো আরা অমুক দরবারের হুজুর, অমুক দরবারের হুজুর, কি নুরানি চেহারা। মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর চেহারাওয়ালা মানুষটা কে ছিল বলেন তো দেখি? মাশাআল্লাহ, সবাই জানে দেখি। আজকে শ্রোতা তো দেখা যায়, বক্তা চাইতেও জ্ঞানী, আলহামদুলিল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে দেখা যায় মানুষ সব ওমরের থেকেও জ্ঞানী, আলহামদুলিল্লাহ। তাহলে মদিনার মধ্যে মানে স্বাভাবিকভাবে চেহারা সুরতের দিক থেকে, দেহের দিক থেকে, গঠনের দিক থেকে আবদুল্লাহ ইবনে উবাই অনেক সুন্দর চেহারার মানুষ, রং সুন্দর, বডি সুন্দর, কিন্তু মানুষটা এত সুন্দর চেহারার হয়ে লাভ হয়েছে কি? জাহান্নামী হয়েছে, আল্লাহর ওলি হয় নাই, সাহাবি হতে পারে নাই। তাহলে নুরানি চেহারা, সুন্দর চেহারা, এটা বেলায়েতের মুমিনের দলিল নয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা সুরত দেখেন না, ওয়া আমওয়ালিকুম তোমাদের সম্পদও দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক দেখেন তোমাদের কালবের দিকে। কালবটা কার দখলে এটা দেখেন আল্লাহ পাক, কালবটা কি ইমানের দখলে নাকি শিরকের দখলে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন। এই জন্যই কবরে যত প্রশ্ন আছে, প্রথমেই সব কিসের প্রশ্ন? ইমানের না আমালের? ইমানের। কারণ ইমান ঠিক হইলে বোঝা যায় তার আমল ঠিক হয়ে যাবে, তার বাকিগুলো ঠিক আছে। ইমানে যদি ঠিক না থাকে, তা তার আমল এর হিসাব নিয়ে কি লাভ? তার আমল নিয়ে তো কোনো লাভ নেই, আগে তার ইমান যাচাই করতে হবে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ইমানটা এত গুরুত্বপূর্ণ যে ইমানের কারণে জান্নাত, ইমানহীনতার কারণে, ইমান না থাকার কারণে জাহান্নাম। এই ইমানকে অনেকগুলো রোগে, অনেকগুলো বিষাক্ত জিনিস আছে যেগুলো ধ্বংস করে দেয়, ইমানকে একেবারে খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে, এরকম অনেকগুলো রোগ আছে। এই রোগগুলোর মধ্যে এক নম্বর রোগ, সবচেয়ে বড় রোগ যেটা, সেটা হলো শিরক। এই শিরকের রোগ যাকে ধরছে তাকে একবারে শেষ। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই কথা বলছেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওহী নাযিল করে এই কথা বলে দিয়েছেন যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, সব বরবাদ, দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। কাদেরকে বলছেন কথাটা? আম্বিয়া আলাইহিমুসসালামকে। মানে আম্বিয়া আলাইহিমুসসালামকে বলা মানে সারা পৃথিবীর সমস্ত মানুষকে বলা, কারণ তারা মানুষের লিডার, মানুষের নেতা। এখন কথা হইল, নবীদেরকেও আল্লাহ পাক এরকম সতর্কবাণী দিয়েছেন যে যদি শিরক করো তাহলে আমল সব বরবাদ হয়ে যাবে। তাহলে নবীদের আমল কেমন? নবীদের আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এই উম্মতের সব মানুষের আমল একত্রিত করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হবে বেশি, কারণ উম্মতের সব আমলের একটা অংশ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নামে যোগ হইতেই আছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরটা তো আছে। তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আমল যোগ করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বেশি। আল্লাহ পাক বলতেছেন এইরকম মহাসাগরের মতো আমলও যদি একটা শিরক থাকে তাহলে বরবাদ। মানে এটা এত বিষাক্ত, এটার বিষের তীব্রতাটা এত বেশি যে মহাসাগরের মাঝখানে যদি এক ফোঁটা শিরক, এক ফোঁটা শিরকের বিষ ফালানো হয়, তো এটা শুধু পুকুর নদী ছোট খাল বিলকে বিষাক্ত করে না, একটা মহাসাগর পর্যন্ত বিষাক্ত করে দিতে পারে। তাহলে কি মারাত্মক বিষাক্ত হইল শিরক। এবং এটা যখনই এক ফোঁটা অন্তরের মধ্যে ঢুকতে পারে এই বিষটা, এটা মুহূর্তের মধ্যে পুরা ভরিকে গ্রাস করে ফেলে। সাপের বিষ তো একটু যেতে সময় লাগে, এটা সময় লাগে না, এটা একটু অন্তরে ঢুকতে পারলে, কালবের মধ্যে ঢুকতে পারলে সাথে সাথে সমস্ত শরীরে তার চিন্তা চেতনায় তার সব জায়গায় এটা গ্রাস করে ফেলে। এজন্য একজন মুমিনকে ইমান রক্ষা করতে হলে, ইমান বাঁচাইতে হলে তাকে শিরক মুক্ত ইমান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্পষ্ট করে কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ইমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ইমানাহুম বিজুলমিন, তাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, ইমানকে কোনোদিন জুলুমের সাথে মিশ্রিত করে নাই। এই জুলুম মানে শিরক। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক জুলমের তাফসীর করে দিয়েছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে ইমানের সাথে জুলুমকে মিশানো যাবে না। যারা ইমানকে শিরক মুক্ত রাখতে পারবে, জুলুম থেকে মুক্ত রাখতে পারবে, উলাইকা লাহুমুল আমন, এদের জন্যই রয়েছে নিরাপত্তা, ওয়াহুম মুহতাদুন, এরাই হেদায়েত প্রাপ্ত। তাহলে হেদায়েত প্রাপ্ত মানুষ তারাই যারা শিরক মুক্ত। দুনিয়া এবং আখেরাতে আল্লাহর গজব থেকে মুক্তি পাওয়ার, নিরাপত্তা পাওয়ার মাধ্যম হলো, মূল শক্তি হলো শিরক মুক্ত হওয়া। তাহলে দুনিয়াতেও যত আজাব গজব নাজিল হয় এটার মূল কারণ শিরক। শিরক মুক্ত না হইলে বান্দার উপরে বান্দা গজব মুক্ত হবে না, আজাব মুক্ত হবে না। বান্দার যত বেশি শিরক করবে আল্লাহর আজাব ও গজব তত বেশি আসবে। যত বেশি শিরক মুক্ত হবে তত বেশি তারা দুনিয়াতেও নিরাপদ থাকবে, আখেরাতেও নিরাপদ থাকবে। আজকে দুনিয়াতে সমগ্র পৃথিবীতে মার খাওয়া একটা জাতি আছে, আর মার দেওয়ার অনেক জাতি আছে। মার খাওয়া জাতিটার নাম কি? মুসলিম। সবাই জানে এরা সারা পৃথিবীতে যত জায়গায় মার খাচ্ছে সব জায়গায় মুসলিমেরাই খাচ্ছে। আর মার যারা দিচ্ছে তারা সব জাতি দিচ্ছে, মুসলিম ছাড়া যত জাতি আছে পৃথিবীতে সবাই মার দিচ্ছে আর একটা জাতি খাইতেছে। অথচ কোরআন এবং সুন্নার ভাষ্য দেখলে বুঝি আমরা সমগ্র পৃথিবীর নেতৃত্ব দেওয়ার কথা এরা, মুসলিমেরাই সারা পৃথিবীর নেতৃত্ব দিবে, কিন্তু অথচ উল্টা তারা মার খাচ্ছে। কারণ কি? এদের নেতৃত্ব দেওয়ার মূল চাবিকাটি, মূল শক্তি হলো এদের ইমান। এদের মূল পাওয়ারটা হলো ইমানি পাওয়ার, ইমানি শক্তি। এই শক্তি যত বেশি হবে, শক্তিশালী হবে, তত তার নেতৃত্ব, তার কর্তৃত্ব, তার পাওয়ার তত বাড়তে থাকবে। আর এটা যত দুর্বল হতে থাকবে তত তার নেতৃত্ব, কর্তৃত্ব, তার ক্ষমতা এটা আস্তে আস্তে আস্তে আস্তে লোপ পেতে থাকবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, মন মরা হইও না, নিরাশ হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, দুনিয়াতে তোমরাই বিজয়ী, তবে শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো মুমিন হইতে হবে। যদি তোমরা মুমিন হও তাহলেই তোমরা পৃথিবীতে বিজয়ী। তাহলে আমরা কি মুমিন না? আমরা মুমিন না, ইমান আমাদের ধ্বংস হয়ে গেছে, ইমান শেষ হয়ে গেছে শিরকের দ্বারা। শেরেক যখন ঢুকে তখন আর ইমান থাকে না, শেরেক এটা খেয়ে ফেলে ইমানকে। আজকে আমরা পরিচয় দিই মুসলিম, পরিচয় দিই মুমিন, ইমানওয়ালা জাতি, কিন্তু ইমানটা খেয়ে ফেলেছে শিরকে। এজন্য পৃথিবীর নেতৃত্ব, পৃথিবীর কর্তৃত্ব, পৃথিবীর খেলাফত, সব কিছুর মূল শর্ত হল শেরেক মুক্ত তাওহিদি ইমান। যতদিন পৃথিবীতে মুসলিম উম্মাহ শেরেক মুক্ত তাওহিদি ইমানের অধিকারী ছিল ততদিন পৃথিবীতে মুসলিমের নাম সারা পৃথিবীতে সম্মানের সাথে উচ্চারিত হইত। ফোরাত নদীর কূলেও একটা শিশু যদি ওমরের নাম শুনত তো কান্দত না, কান্না বন্ধ করে দিত। ওমর আসছে কথা বললে শিশুও কান্না বন্ধ করে দিত। আজকে যেমন আমরা দেখবেন শিশুকে কান্না বন্ধ করার জন্য বিভিন্ন কিছুর ভয় দেখাই, আর খেলাফতের আশেদার যুগে যদি বলতে দেয় ওমর আসতেছে, বাচ্চারাও কান্না বন্ধ করে দিত। তাহলে সেইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ভয় কাঁপত, তাদের ইমানি পাওয়ার, ইমানি শক্তি, কারণ তাদের ইমানের সাথে বিন্দুমাত্র কিঞ্চিত জাররা পরিমাণ শেরেক মিশ্রিত হয়নি। আর যতই মুসলিমের ইমানের মধ্যে শেরেক মিশ্রিত হয়েছে ততই তাদের ইমান দুর্বল হয়েছে, হইতে হইতে এখন এমন অবস্থায় ইমান শুয়ে গেছে, এখন আর ইমান দাঁড়াইতেই পারে না, ইমান একেবারে বিছানার সাথে লেগে গেছে, ফিট লেগে গেছে। এই জন্য এটা বোঝা যায় ফজরের সময়, ফজরের সময় যখন আজান দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কত ডাকাডাকি। আর মুমিন এমন অবস্থায় ইমান পড়ছে বিছানা থেকে ফিটটা সোজা করতে পারে না, দাঁড়াইতেও পারে না, একেবারে বিছানার সাথে লেগেই গেছে, মানে এটা আর এখন বিছানা থেকে দাঁড়াইতেই পারে না ইমান। তো যেই ইমান বিছানা শুয়ে গেছে সেই ইমান দিয়ে নিজেই তো চলতে পারে না, কি সারা দুনিয়া চালাবে। এজন্য একজন মুসলিমের দুনিয়া এবং আখেরাত দুই জগতেই নিরাপত্তা পেতে হইলে, নিরাপদে থাকতে হইলে ইমানকে শেরেক মুক্ত রাখতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সংক্ষিপ্ত করার জন্য এদিকে আর যাচ্ছি না, মূল কথা হলো আমাদের প্রত্যেকেরই শেরেক মুক্ত তাওহিদি ইমান লাগবে। আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে শেরেক প্রবেশ করছে, বিভিন্ন দিক থেকে শেরেক, বিভিন্ন দিক থেকে শেরেক, একদিক থেকে শেরেক না শুধু। এই শেরেক প্রথমে ঢুকে কালবে, প্রথমে ঢুকে চিন্তা চেতনায়, পরবর্তীতে আস্তে আস্তে আস্তে আস্তে এটা কার্যক্রমে প্রকাশ পায়, কথায় প্রকাশ পায়, লেখনীতে প্রকাশ পায়, সব কিছুতে এটা প্রকাশ পেতে থাকে। প্রথম ঢুকে কালবের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে, আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে। আমাদের দেশে প্রচলিত যে শেরেকগুলো আছে, যেগুলো আমরা সবাই মোটামুটি কম বেশি সবাই জানি, এই দেশে কত রকমের শিরক যে আছে। আল্লাহ সুবহানাহু তাআলার রুবুবিয়তের ক্ষেত্রে শিরক, আল্লাহ রব্বুল আলমিনের আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে শিরক, আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে শিরক আর শিরক। অর্থাৎ শিরকের নিরাপদ আশ্রয়স্থল আমাদের এই বাংলাদেশ, শিরকের নিরাপদ আশ্রয়স্থল। যেরকম সুন্দরবনে প্রাণীরা নিরাপদে বিচরণ করে, কোনো ভয় করে না, ঠিক এই দেশে শিরক নিরাপদে বিচরণ করে, নিরাপদ আশ্রয়স্থল। আবার নতুন নতুন শিরক প্রতিদিন গজায়, প্রতিদিন জন্মায়। এখানে শিরকের ফ্যাক্টরি আছে, কারখানা আছে, শিরক তৈরি হয়, নতুন নতুন শিরক, নতুন নতুন বেদাত এখানে তৈরি হয় সব সময়। এখানে যে বহুল প্রচলিত যে শিরকগুলো আছে, তন্মধ্যে প্রসিদ্ধ যে শিরক, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে যে শিরকগুলো বাংলাদেশে হয়, তন্মধ্যে অন্যতম হইল তাওয়াক্কুল আলাল্লাহর শিরক, আল্লাহর উপরে তাওয়াক্কুলের শিরক। তাওয়াক্কুল আলাল্লাহ, এটা গুরুত্বপূর্ণ একটা ইমানি বিষয়। একজন মুমিন তাওয়াক্কুল করবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে, খালি আল্লাহর উপরে না, একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের উপরে। এর বাহিরে মুমিনের তাওয়াক্কুল করার আর কোন দ্বিতীয় জায়গা নাই। তবে তাওয়াক্কুলের জন্য সবাব গ্রহণ করা হবে, কিন্তু ওয়াসিলা গ্রহণ করা যাবে না। এই সূত্রটা মনে রাখতে হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার সুন্না পদ্ধতি হলো, সুন্না নিয়ম হলো, যে তাওয়াক্কুল করব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, কিন্তু তাওয়াক্কুলের ক্ষেত্রে সবাব গ্রহণ করব। সবাব মানে উপকরণ, উপাদান, এটা গ্রহণ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। কিন্তু তাওয়াক্কুলের জন্য কোনো ওয়াসেতা, কোনো মধ্যস্থতাকারী, কোনো ওয়াসিলা গ্রহণ করা যাবে না। কিন্তু এই দুইটাকে আমরা মাঝে মাঝে এক করে ফেলি। এই মধ্যস্থতা বা ওয়াসিলা বা ওয়াসেতা নির্ধারণ করাটাই হলো শিরক, সবাব গ্রহণ করা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শত্রুদের আক্রমণ বিভিন্ন দিক থেকে আসছে, বদরে, ওহুদে, খন্দকে, বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আক্রমণগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য, নিরাপত্তার জন্য যত রকমের সার্বিক ব্যবস্থাপনা সম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ব্যবস্থাপনা করেছেন। এই ব্যবস্থাপনাগুলো হলো সবব। এই সববগুলো, উপাদানগুলো সব ব্যবস্থা করে এরপরে বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি যে সবব যা নির্ধারণ করলাম এইগুলো আমার বিজয়ের মাধ্যম না, এগুলো সবব মাত্র, উপকরণ, কিন্তু মূল বিজয় আমার আল্লাহর হাতে। এই জন্য আমাকে তাওয়াক্কুল করতে হবে, ওয়াকিল বানাইতে হবে আমার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো তাওয়াক্কুলের পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি। এখন আমরা কি করি তাওয়াক্কুল করতে গিয়ে আল্লাহর উপরে, মাঝখান দিয়ে ওয়াসিলা গ্রহণ করি। অসুস্থ হয়েছি, আমার রোগ হয়েছে, এটার জন্য সবব হলো চিকিৎসা গ্রহণ করা, ওষুধ খাওয়া। কিন্তু ওষুধ নিলাম, ওষুধ গ্রহণ করলাম, কিন্তু আমার তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে। সবব হলো আমার মেডিসিন, ওষুধটা, চিকিৎসাটা, কিন্তু মূল আমার আরোগ্যদানকারী, শেফাদানকারী হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা কি করি, মাঝখান দিয়ে তামিমা লাগাই, বসে থাকি, তাবিজ লাগাই, যেটা আমাদের দেশে বলে তাবিজ, যেটা হাদিসের ভাষায় তামিমা, এইটা লাগাই বসে থাকি, আর বলি যে তাবিজে কিছু করে না, তাবিজে ভালো করে না, ভালো করে আল্লাহ। এটা শুধু আমরা উসিলা, মাধ্যম হিসাবে গ্রহণ করছি। এইটার মধ্যে বাংলাদেশের কোটি কোটি মানুষ জড়িত। প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে, সব জায়গায় গেলে দেখা যাবে হাতে, কোমরে মিনিমাম দুইটা, একটা হাতে একটা কোমরে, প্রত্যেক মানুষের সাথে আরো বিভিন্ন জায়গায় থাকে, গলায় থাকে, করে করার মধ্যে 10-12টাও আছে। কোন কোন শিশু, কোন কোন বাচ্চা তাবিজের ভারে সে আলগাইতে পারতেছে না, এইরকম এতগুলো দেওয়া আছে গলার মধ্যে। এইটাতে সবাই আক্রান্ত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, মান তা আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে এগুলো ঝুলায় এরকম তামিমা ঝুলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সাথে শিরক করলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে মুফতি আজম, বড় মুফতি জমিনে আর কেউ আছে? সেই মুফতি ফতোয়া দিছে, সেই মুফতির ফতোয়ার উপরে এখন আমরা হাত বসাই, যে বলি যে না আল্লাহ রসুল এখানে বুঝতে পারেন নাই, নাউজুবিল্লাহ, যে এখানে কোরআন দিয়ে দিলে এটা সেরে হবে না। আচ্ছা, আল্লাহ রসুল এখানে কোরআনের কথা বলছেন, যদি কোরআন দিয়ে তাবিজ লেখা জায়েজ হইতো, তাবিজ ব্যবহার করা যাইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলতেন, মান তা আল্লাকা তামিমাতান বেগাইরিল কোরআন ফাকাদ আশরাকা, যে কেউ যদি কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে তাবিজ লাগায়, তাবিজ ব্যবহার করে, তাহলে শিরক করলো। রাসূল কথাটা এইভাবে বলতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোরআন আর গাইরে কোরআনকে আলাদা করেন, বলছেন তামিমা লাগাইলেই ঝুলাইলেই সেটা কোরআন দিয়ে ঝুলাইলেও শিরক, কোরআন বিহীন ঝুলাইলেও শিরক, উন্মুক্ত রেখেছেন। অথচ এই শিরকের কবলে আমাদের দেশের কোটি কোটি মানুষ এখানে এটাকে মধ্যস্থতাকারী ওয়াসেতা বানিয়ে নিয়েছে, ওয়াসিলা বানিয়ে নিয়েছে। আচ্ছা, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল, কিন্তু আবার বলে এই বিশ্বাস করে যে আমার হুজুর দুনিয়া থেকে চলে গেলেও কবরের থেকে আমার হুজুর আমাকে দেখতেছে, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে বিশ্বাস করে। কবরের কাছে গিয়ে বলে আসে যে হুজুর আমাকে একটু দেখে রাখিয়েন, হুজুর নিজেকে দেখে রাখতে পারে নাই, নিজেকে দেখে রাখার পাওয়ার যদি হুজুরের থাকতো তাহলে হুজুরকে মারা যেত, হুজুর নিজেরই তো দেখার সে পাওয়ার পায় নাই, আর মানুষ যায় তার কাছে যে আমাকে একটু দেখে রাখিয়েন। নতুন একটা গাড়ি কিনছে, গাড়িটা নিয়ে যায় যে হুজুর গাড়িটা একটু দেখে রাখিয়েন, মানে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে গেলে হুজুরে ধরে ফেলবে, অ্যাক্সিডেন্ট হতে দিবে না, এই জন্য গাড়ি, নতুন গাড়ি কিনে হুজুরের কাছে নিয়ে যায়, তাও জিন্দা হুজুর না, মৃত হুজুরের কাছে। কারণ মৃত মানুষের ক্ষেত্রে আমাদের দেশের অধিকাংশ মানুষের আকীদা হলো যে আল্লাহর ওলিরা জীবিত থাকতে যত পাওয়ারফুল থাকে, মারা গেলে তাদের পাওয়ার আরো অনেকগুণ বেড়ে যায়, কারণ এই রুটা এখন একটা খাঁচার মধ্যে আটকা আছে, এই জন্য এটা এত শক্তিশালী হইতে পারতেছে না, মরে গেলে খাঁচা মুক্ত হয়ে গেছে, তখন তার পাওয়ার বেড়ে যায়, নাউজুবিল্লাহ। এই পাওয়ার বেড়ে যাওয়ার কারণে জীবিত গুলার চাইতে মৃত মানুষের কাছে মানুষ বেশি যায়, দেখবেন জীবিত মানুষের কাছে যত বেশি না যায়, জীবিত ওলির কাছে যত বেশি না যায়, মৃত ওলির কাছে বেশি যায়, কারণ মৃত ওলির পাওয়ার বেড়ে গেছে, আর তার উপরে তাওয়াক্কুল করে, ওই ওলির উপরে, মৃত ওলির উপরে তাওয়াক্কুল করে বসে থাকে যে আমি যে কোনো জায়গায় বিপদে পড়লে ওই ওলি দেখবে, এজন্য বিপদে পড়ে ডাক দেয় ইয়া গাউসুল আজম, এরকম ডাক দেয় গাউসুল আজম তাকে রক্ষা করবে, ইয়া আলী এ কথা বলে ডাক দেয়, বিভিন্ন রকম নাম ধরে ধরে এরকম ডাক দেওয়া হয়। এই দেশেরই স্বনামধন্য একজন ফির সাহেব একদিন বলছেন যে তিনি ফিলিস্তিন গেছেন, তিনি জেরুজালেমে গিয়ে তিনি মসজিদে আকসায় নামাজ পড়ছেন, তো তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, তো মসজিদে আকসার ইমাম তাকে বলতেছেন যে এ পর্যন্ত পৃথিবীর অনেক মানুষ দেখছি যে এখানে মসজিদে আকসা আসছেন, বাইতুল মুকাদ্দাসে আসছেন, এক ওয়াক্তের বেশি কেউ নামাজ পড়ে নাই, কিন্তু আপনাদেরকে দেখলাম আপনারা পাঁচ ওয়াক্ত পড়লেন আজকে সকালে ফজর থেকে এসা পর্যন্ত, আপনারা কোথা থেকে আসছেন, কোন দেশের মানুষ, এত সাহস আপনাদের, কারণ এখানে রাত দিন গোলাগুলি মারামারি চারিদিকে আওয়াজ শোনা যায়, এই ভয়ে তো মানুষ এক ওয়াক্ত পড়ে চলে যায়, আপনারা তো পাঁচ ওয়াক্ত পড়লেন এখানে। তো তখন ওই বাংলাদেশের এই পীর সাহেব বলতেছেন যে আপনারা তো মসজিদে আকসার ইমামকে বলতেছেন যে আপনারা চিনতে পারেন নাই, আমরা বাংলাদেশের অমুক জায়গার গাউসুল আজমের লোক, আমরা এখানে মসজিদে আকসায় আসছি, আমাদের গাউসুল আজম দেখে আছেন আমাদেরকে, আমাদের আমরা এখানে কোনো বিপদে পড়লে আমাদেরকে ওই গাউসুল আজম রক্ষা করবে না, এই চিন্তা চেতনায় উনি একা নাই, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। আমরা অমুক দরবারের লোক, আমরা অমুক হুজুরের লোক, মানে আমরা কোনো বিপদ আপদে পড়ার সম্ভাবনা নাই, অমুক হুজুরে কবর থেকে দেখে রাখবে। তাহলে তাওয়াক্কুলের শিরক, স্পষ্ট শিরক, তাওয়াক্কুল আলাল্লাহ নিয়মাল ওয়াকিল, এটা আল্লাহর একটা রুবুবিয়ত, আল্লাহর একটা ক্ষমতা। এই ক্ষমতাকে তারা ভাগ করে নিয়ে ওলিয়া উলিয়াদেরকে নিয়ে দিয়ে শিরকের মধ্যে নিপতিত, তাওয়াক্কুলের শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের শিরক তো অহরহ, সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই সেজদার মধ্যে এই ইবাদতটা একমাত্র করতে হয় কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু এই সেজদা আজকে অহরহ আল্লাহ ছাড়াও কত মানুষকে দেওয়া হচ্ছে, জীবিত মানুষকেও দেওয়া হচ্ছে, মৃত মানুষকেও দেওয়া হচ্ছে। তাহলে এই জীবিত মৃত মানুষকে সেজদা দেওয়া, আল্লাহ পাক স্পষ্ট করে কোরআনে কারিমে বলছেন, লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। খবরদার, চন্দ্রকে সেজদা করিও না, সূর্যকে সেজদা করিও না, সেজদা করো একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যিনি এই সব মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কোন গোলামকে সেজদা করিও না, সেজদা করবা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, এক গোলাম আরেক গোলামকে সেজদা করিও না। কিন্তু এখন পৃথিবীতে বা বিশেষ করে আমাদের দেশে আমরা দেখি এক গোলাম আরেক গোলামের সেজদা করে, যে সেজদা করতেছে সেও আল্লাহর গোলাম, যাকে সেজদা করতেছে সেও আল্লাহর গোলাম, এক গোলাম আরেক গোলামের সেজদা করে। আল্লাহ বলছেন খবরদার, চন্দ্র সূর্য গাছপালা মানুষ যা কিছু আছে এরা সব আমার গোলাম, আমার সৃষ্টি। সুতরাং খবরদার, এক গোলাম আরেক গোলামকে সেজদা করিও না, সেজদা করো সব গোলামের যিনি মালিক, যিনি খালেক, সে আল্লাহ সুবহান তাআলা। তাহলে আল্লাহ সুবহান তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করা এটা কি শিরক? এই সেজদা বাংলাদেশে রাস্তা ঘাটে পথে ঘাটে সব জায়গায় দেখবেন, কবর একটা উঁচু কবর একটা আছে, মানুষ সেজদা করতেছে। তারপরে অনেক পীর সাহেবেরা সেজদা নেওয়ার জন্য আপনার পা রাখার জন্য বড় গদি বানায় নিছে, এটার উপরে পা রাখে মানুষ এসে এসে সেজদা করে, নাউজুবিল্লাহ। ইমান হরণকারী সেন্টার বানাইছে, কেন্দ্র বানাইছে। আবার টিভিতে বিজ্ঞাপনও দেওয়া হয়, কার কি দরকার চলে আসেন এখানে, সব পাওয়া যাবে, আমাদের এখানে সব আছে, নাউজুবিল্লাহ। মানে ইমান তো হরণ করে করে আবার ঘোষণা দিয়ে বিজ্ঞাপন দিয়ে ইমান হরণ করে, দাজ্জালের চেয়েও মহাদাজ্জাল, মহা ফেতনা। তারপরে আপনার মান্নত, মানত করা এটা একটা ইবাদত, এই ইবাদতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এখন দেখা যায় আমাদের আল্লাহ সুবহান তাআলা ছাড়াও অসংখ্য ওলি আউলিয়ার নামে মানত করা হয়। বাচ্চা অসুস্থ, বাচ্চার ডেঙ্গু জ্বর হয়েছে, তখন কয় আল্লাহ আমার ছেলের ডেঙ্গু জ্বরটা ভালো করে দেন, আল্লাহ অমুক দরবারে অমুক মাজারে অমুক জায়গায় একটা খাসি দিম, একটা গরু দিম, তারপরে 10,000 টাকা দিম, মোমবাতি দিম। আচ্ছা ভালো করবে আল্লাহ, আপনি টাকা দিবেন ওই জায়গায় কেন, ছাগল দিবেন ওই জায়গায় কেন? আল্লাহ ভালো করছে তো আল্লাহকেই দিতে হবে, যেহেতু সব কিছুর আরোগ্য দানকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে আমাকে বিপদ থেকে উদ্ধারকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমার যত মানত যা দিব এগুলো কাকে দিব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। কিন্তু দেখা যাচ্ছে ভালো করতেছেন আল্লাহ দিচ্ছে আরেক জায়গায়। আবার যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই যে এখানে দিচ্ছেন কেন, কয় শুনো এরা হলো মানে আল্লাহর মুকাররাবিন, আল্লাহর নিকটবর্তী মানুষ, এরা যদি আল্লাহকে একটু সুপারিশ করে দে বলি দে তা আল্লাহ এদের কথা শুনে, মানে মনে হচ্ছে আল্লাহকে আমি সরাসরি যদি বলি আল্লাহ শুনবে না। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে কত আয়াতে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, যখনই বান্দা আমাকে ডাক দেয় আমার কাছে দোয়া করে আমি সাথে সাথে সাড়া দিই, মাঝখানে কিছু লাগে না দোয়া করার জন্য। আমাকে আমার কাছে ডাকলে, যে কোনো বান্দা ডাক দিলে আমি সাড়া দিই। তাহলে আবার অমুকেরই দি বলাইতে হবে কেন, এজেন্ট ধরতে হবে কেন, দালাল ধরতে হবে কেন? এই ওয়াসেতা গ্রহণ করা, এই মাধ্যম গ্রহণ করা, এই মধ্যস্থতাকারী গ্রহণ করা, এটা কি শিরক? এই শিরকের কবলে অসংখ্য কোটি কোটি মানুষ। তারপরে দোয়া, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মানে আমার জীবনের মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন অসহায় করে, দুর্বল করে। মানুষের সবসময় একটা না একটা বিপদে পড়বেই, একটা না একটা দরকার হবেই। পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ করে বানান নাই, মানুষকে অসহায় করে, দুর্বল করে বানানো হয়েছে। তো যখন মানুষ এত দুর্বল, তাহলে তার বিভিন্ন সময় অনেক কিছুর দরকার হবে, অনেক কিছু তার চাইতে হবে। এই চাওয়াটা বান্দা কার কাছে চাইবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দোয়া কেন বিশ্রেষ্ঠ বলছেন, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমেও দোয়াকে ইবাদত হিসেবে নির্ধারণ করছেন। আল্লাহ পাক প্রথমে দোয়ার ফজিলত বর্ণনা করছেন যে উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করি। সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কেউ যদি অহংকার করে সে আমার কাছে দোয়া করে না, আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এখানে দোয়াটাকে আল্লাহ পাক ইবাদাতি, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই ইবাদাতি মানে দোয়াই, মানে অহংকার করে দোয়া করে না। তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সমস্ত ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ পাক কোরআনে কারিমে সর্বপ্রথম যে নির্দেশটা দিয়েছেন সেই নির্দেশটা হলো ইবাদতের, ইবাদতের নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমের শুরু থেকে। আমরা যদি তেলাওয়াত করে আসি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে তেলাওয়াত করে আসেন, আস্তে আস্তে দেখবেন কোনো অর্ডার দেন নাই আল্লাহ পাক, কোনো নির্দেশ দেন নাই। প্রথম শুধু বলছেন মুত্তাকিন কারা, মুত্তাকিনের বৈশিষ্ট্য কি, তারপরে কাফেরদের কথা বলছেন, তারপরে মুনাফেকদের কথা বলছেন, তারপরে অনেকগুলো দৃষ্টান্ত দিচ্ছেন। সর্বপ্রথম কোরআনে কারিমের শুরুতে প্রথম যে নির্দেশটা আল্লাহ পাক দিচ্ছেন সেটা হলো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা হলো কোরআনে কারিমের প্রথম থেকে সর্বপ্রথম নির্দেশ। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো কার? একমাত্র তোমাদের রবের। এরপরে আল্লাহ পাক রবের পরিচয় দিচ্ছেন। আর সর্বপ্রথম নিষেধাজ্ঞা যেটা কোরআনে আল্লাহ পাক নিষেধ করছেন সেটা হলো শিরক। এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন ফালা তাজালু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা হলো খবরদার জেনে শুনে আমি আল্লাহর সাথে কোনো কিছুকে সমকক্ষ নির্ধারণ করিও না। মানে সর্বপ্রথম নির্দেশ হইল ইবাদতের, সর্বপ্রথম নিষেধাজ্ঞা হইল শিরকের। আল্লাহ পাক বলছেন খবরদার আমি আল্লাহর সাথে সমকক্ষ বানাইও না, শিরক করিও না। তাহলে দোয়া এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোনো কিছু বিপদে পড়লে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কিন্তু দেখা যায় মুসলিম এখন আল্লাহর কাছে না আছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ব্যক্তির কাছে চায়। এবং বর্তমানে অনেক জায়গায় লেখা থাকে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, এরকম লেখা থাকে। নাউজুবিল্লাহ, শিরকি কথা যে কেউ ফিরে না খালি হাতে গেলে আল্লাহর দরবারে, আল্লাহর দরবার থেকে পৃথিবীর কোনো মানুষ খালি হাতে ফিরবে না। আর যত দরবার আছে সব দরবারে গেলে খালি হাতে, খালি পকেটে, খালি ইমানে ফিরতে হবে। মানে ইমান যেটা নিয়ে গেছেন সেটাও হারাইতে হবে, টাকা যেগুলো নিয়ে গেছেন এগুলোও হারাইতে হবে, তাহলে পকেটও খালি হবে, ইমানও খালি হবে। কারণ সেখানে ওয়াজ নসিহত তদবির যা চলে সব পকেট খালি করার জন্য। মানুষের পকেট কিন্তু খুব সংরক্ষিত, মানুষ সহজে কিন্তু পকেট থেকে কিছু বাহির করে না, এটা বাহির করানো অনেক কঠিন। এটা বাহির করতে হইলে মানুষ দেখবেন ডাকাতে ধরলে মানুষ মেরে ফেলায় তাও টাকা পয়সা বের করে না, মোবাইল বাহির করে না, কিছু দিতে চায় না। কিন্তু দেখেন ওই সকল জায়গায় গেলে মানুষ সব দিয়ে দিচ্ছে, তাহলে কেন দিচ্ছে? ওই বের করার জন্য, এই টাকা পয়সা বের করার জন্য প্রথম থেকে শুরু করে এমন এমন বয়ান, এমন এমন আলোচনা, এমন ওয়াজ নসিহত, আপনাকে নরম বানাইতে বানাইতে বানাইতে এক পর্যায়ে গিয়ে আপনি সব দিয়ে দিবেন। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে সবকিছুর দোয়ার আশ্রয়স্থল, দোয়ার মালিক, দোয়ার কেন্দ্রবিন্দু হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর কারো কাছে কোনো কিছু চাইলে সেটা কি শিরক। অনেকের সন্তান হয় না, ছেলে মেয়ে হচ্ছে না, কিছুদিন চেষ্টা করছে আল্লাহর কাছে চাইছে, চাওয়ার পরে দেখা যাচ্ছে হচ্ছে না। এখন মনে করে যে মনে হয় আল্লাহ শুনতেছে না, আল্লাহ মনে হয় দিবে না, নিরাশ হয়ে গেছে। এবার চলে গেছে বিভিন্ন জায়গার দরবারে, বিভিন্ন জীবিত ওলি মৃত ওলি তাদের কাছে চলে গেছে, গিয়ে তাদের কাছে চাওয়া শুরু করছে যে আমার ছেলে দরকার, আমার মেয়ে দরকার, এই জাতীয় বিভিন্ন ধরনের দোয়া। কেউ কেউ সরাসরি তাদের কাছে চাচ্ছে, কেউ কেউ তাদেরকে মধ্যস্থতাকারী বানাইতেছে, কেউ কেউ তাদের কাছে সরাসরি তারা বলে যে আল্লাহ সবকিছু, কিছু ভান্ডার, কিছু খাজানা তারে দিয়ে দিছে, তার নিজেরই পাওয়ার আছে, নাউজুবিল্লাহ। এই জন্য সরাসরি কয় আল্লাহর কাছে চাওয়া লাগবে না, তার কাছে চাইলেই দিয়ে দিতে পারে। এই ধরনের কিছু শিরিক। আবার কিছু আছে না, আল্লাহ দিবে তবে ওনাকে যদি রাজি খুশি করতে পারি তো উনি পাল্টা নিয়ে বসে থাকবে, সুযোগ মতো আল্লাহ থেকে পাল্টা সিগনেচার করে ফেলবে, কারণ আমি তো ওই সময়টা সুযোগটা পাচ্ছি না, কোন সময় যে আল্লাহকে একটু অবসর পাওয়া যাবে নাউজুবিল্লাহ, সেই সময় যে পাইলটা একটু সিগনেচার করা নিবে। তো এটা যদি আমি ওই আল্লাহর ওলিকে দায়িত্বটা দিতে পারি তো উনি পাইলটা নিয়ে রাখবে, যখন সুযোগ পাবে, যেমন আফ্রিকা জঙ্গলে গেল মিটিংয়ে, অথবা আকাশে গেল মিটিংয়ে, ওই মিটিংয়ের ফাঁকে দিয়ে সিগনেচার করে ফেলবে। এই জন্যই দেখা গেছে সে বিভিন্ন দরবারে দরবারে বিভিন্ন জায়গায় ঘুরতেছে। তাহলে এই যে বিভিন্ন জায়গায় দোয়া, বিভিন্ন জায়গায় চাওয়া, এটা কি শিরক? এইরকম এগুলো হলো ইবাদতের শিরক। জবাই, জবাই করা, কোরবানি করা, এটা একটা ইবাদত। এই জবাই করতে হয় কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে আল্লাহর জন্য জবাই করা, এটা ইবাদত। আচ্ছা, এখন যদি আমি আল্লাহর জন্য কোনো গরু, ছাগল, মহিষ, কোনো হালাল এরকম চতুষ্পদ প্রাণী যদি আমি আল্লাহর ঘরের উদ্দেশ্যে নিয়ে রওনা দিই, তখন এটা হবে কি? ইবাদত। হজ্জে কারান, যেটা হজ্জে কারান, হজ তো তিন প্রকার, হজ্জে কারান যেটা, সেই হজ্জে কারান হইল যে সাথে করে হাদি নিয়ে যাওয়া, মানে কোরবানির পশুটা সাথে করে নিয়ে যাওয়া। তো এখন তো আমরা বিমানে করে নিতে পারি না, এজন্য বাংলাদেশ থেকে আমরা গরু ছাগল নিয়ে যেতে পারি না। যদি নেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে সাথে করে গরু ছাগল নিয়ে যাওয়াটা, এটা একটা ইবাদত। তাহলে আপনি গরু ছাগল ট্রাকে ভরি কোথায় নিয়ে যেতে হবে? কোন দিকে? বাইতুল্লাহর দিকে। আল্লাহর ঘরের উদ্দেশ্যে যদি রওনা দেন গরু ছাগল নিয়ে, এটা একটা ইবাদত। কিন্তু আপনি যদি গরু ছাগল নিয়ে সেই দিকে রওনা না দিয়ে চট্টগ্রামের দিকে রওনা দিচ্ছেন ট্রাক ভরে গরু ছাগল নিয়ে, অথবা আপনি খুলনার দিকে রওনা দিচ্ছেন বা রাজশাহীর দিকে রওনা দিচ্ছেন, তখন হবে এটা কি? শিরক। অনেকে এই সূক্ষ্ম সূক্ষ্ম শিরক গুলো বুঝে না, যে গরু ছাগল লই রওনা দেওয়া এটার মধ্যেও শিরক আছে। তো বলে ওই এলাকায় অনেক মানুষ আছে তারা খাওয়ার জন্য আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, অসুবিধে কি? ওই এলাকায় কি গরু ছাগল নাই? রাজশাহী গরু ছাগল নাই, অথবা চট্টগ্রামে গরু ছাগল নাই? সেখানে দরকার হইলে খাওয়ার সেখান থেকে কিনে খাবে, কিন্তু ঢাকা থেকে যেগুলো নেওয়া হচ্ছে এগুলো বরকতের গরু ছাগল, এগুলো মান্নতের গরু ছাগল, এগুলো একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে নজর নেওয়াকে লক্ষ্য রেখে এগুলো টাকে বলে নেওয়া হচ্ছে, এগুলো শিরক। এই জাতীয় অসংখ্য এবাদতের শিরক, তারপরে রুবুবিয়াতের শিরক, শত শত শিরক সমাজে প্রচলিত। আমরা এবার আসি এই যে মুক্ত থাকার বাঁচার উপায় কি। আমাদের কথাবার্তায় শিরক, চিন্তা চেতনায় শিরক। যেমন আমরা এখনো এই দেশের মানুষ ভাগ্য গণনায় বিশ্বাস করি, এখনো দেখবেন রাশি গণনা করে, হাত গণনা করে, তারপরে বিভিন্নভাবে মানুষ গণনা করে ভবিষ্যৎ সম্পর্কে, এগুলা হলো কি শিরক। তারপরে আপনার অলক্ষণে কুলক্ষণে বিশ্বাস, এখনো এই দেশের অধিকাংশ মানুষ 90% মানুষ অলক্ষণে কুলক্ষণে বিশ্বাস করে। সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছে, একজন একটা খালি কলস নিয়ে যাইতেছে, বরবাদ, দেখো আমি একটা ভালো কাজ নিয়ে রওনা দিছি আর এই একটা খালি কলস নিয়ে বেরিয়েছে, আজকে যাত্রাটাই শেষ। এটা শিরক, কারণ ওই খালি কলসের কি কোনো ক্ষমতা আছে নাকি। তারপরে দেখবেন রবিবারে কোথাও বাস বিক্রি করে না, রবিবার দিন বাস কিনতে যাবেন কেউ বাস দিবে না, কারণ কি রবিবারে কি হয়েছে, রবিবারে বাস বিক্রি করলে বাস সব ধ্বংস হয়ে যাবে, বাস নষ্ট হয়ে যাবে। তাহলে রবিবারের পাওয়ারে বিশ্বাসী, রবিবারের ক্ষমতায় বিশ্বাসী, শিরক। তারপরে অনেকে আছে তারকা পূজারী, তারকার ক্ষমতায় বিশ্বাসী। আমাদের যে বৃষ রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, এগুলো এক একটা তারকার নাম, তারকা অনুসারে তারকা পূজারীরা এগুলো আবিষ্কার করছে, অনেকে এগুলো বিশ্বাসী যে আমার মেষ রাশি, মেষ রাশির কি অবস্থা এই মাসে মানুষ দেখে নেয় যে এই মাসে অবস্থা ভালো না খারাপ, তাহলে তারকা পূজারী হয়ে গেছে, শিরক। এরকম দেখবেন অলক্ষণে কুলক্ষণে শত শত, মানে এক এক পরিবারে কয়েকশো এরকম আকীদা বিশ্বাস আছে। তাহলে এই জাতীয় যত রকমের শিরক আছে, এই শিরকগুলো থেকে বাঁচার উপায় কি। আমরা সর্বশেষ আলোচনা আসি যে আমরা এই যে শিরকের সাগরে ডুবে আছি, শিরকের কারখানার মধ্যে আছি, এগুলো থেকে বাঁচতে হলে আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করা দরকার। প্রথম কথা হলো যে এগুলো থেকে বাঁচতে হলে, শিরক থেকে বাঁচতে হলে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এই শিরক মুক্ত তাওহিদি ইমানের জন্য, শিরক থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে জানা অজানা কোনো ধরনের শিরক যেন আমি না করি, সমস্ত প্রকারের শিরক থেকে আমাকে পানা দিন, আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই দোয়া শিক্ষা দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পড়তেন শিরক থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আন উশরিকা বিহি, হে আল্লাহ আমি আপনার সাথে শিরক করে ফেলি, এরকম অবস্থা থেকে আমি আপনার কাছে পানা চাই, যেটা আমি জানি যেটা আমি জানি না, জানা অজানা সমস্ত শিরক থেকে আপনার কাছে পানা চাই। তাহলে আল্লাহর কাছে দর্ণা দিতে হবে, আর আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দর্ণা দিলেই আল্লাহ পাক তাকে সঠিক পথের দিশা দেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার দিকে চেষ্টা চালায়, প্রচেষ্টা করে, মুজাহাদা করে, আমি তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিই। তাহলে কোনো ব্যক্তি যদি শিরক থেকে বাঁচতে চায়, আল্লাহর কাছে ধর্ণা দিয়ে দোয়া করে, আল্লাহ পাক তাকে শিরক থেকে বাঁচার রাস্তা দেখাই দিবেন। এটা হলো এক নম্বর পথ। দ্বিতীয় যেটি করতে হবে, আল্লাহ সুবহান ওয়া তাআলার ব্যাপারে চিন্তা চেতনা পরিষ্কার রাখতে হবে, মানে আল্লাহকে চিনতে হবে। মানে শিরকের অন্যতম একটি কারণ হলো আল্লাহ সুবহান ওয়া তাআলাকে না চিনা, আল্লাহর পরিচয়টা সঠিকভাবে না জানা, এটা হলো শিরকের একটা কারণ। মানে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে একজন মানুষের ধারণা পরিষ্কার না থাকা, এটা শিরকের একটা গুরুত্বপূর্ণ কারণ। আল্লাহ সুবহান ওয়া তাআলার ব্যাপারে যদি ধারণা পরিষ্কার হয়, তাহলে ওই ব্যক্তি শিরক করতে পারে না। আল্লাহর ব্যাপারে ধারণা পরিষ্কার না হইলে তখনই শিরক হয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে আল্লাহর কি মর্যাদা, আল্লাহর কি কদর, এটা তারা দুনিয়ার মানুষ নিরূপণ করতে পারে না। মানে আল্লাহকে তারা চিনতেই পারে নাই, আল্লাহর ক্ষমতায় বুঝতে পারে নাই। আল্লাহর ক্ষমতা যদি তারা বুঝতে পারত, আল্লাহকে যদি তারা চিনতে পারত, তাহলে তারা এই শিরকের মধ্যে নিপতিত হইতো না, বা আল্লাহর ক্ষমতার মধ্যে শেরেক করতো না, আল্লাহর ইবাদতের মধ্যে শেরেক করতো না। শিরকের একটা মূল কারণ আল্লাহকে চিনতে না পারা, আল্লাহকে বুঝতে না পারা, আল্লাহর পরিচয় না জানা। এই দেশের অধিকাংশ মুসলিম ভাই বোন এখনো আল্লাহকে চিনে নাই, আল্লাহকে জানতে পারে নাই। আল্লাহকে যেভাবে জানার দরকার ছিল সেভাবে জানতে পারে নাই। এখনো আমরা এই দেশের মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায়, এটাই জানে না এখনো। কয় আল্লাহ কোথায়, খবরদার এই প্রশ্ন করা যাবে না। আল্লাহ কোথায় আবার প্রশ্ন কেন? কারণ আল্লাহ আমাদের এই দেশের আকীদা, বাংলাদেশের অধিকাংশ মানুষের আকীদা হলো কি, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ আকাশে বাতাসে পানিতে সাগরে সবকিছুর সাথে মিশে আছে। এই জন্য তারা এই বিশ্বাসের সাথে সাথে বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, কারণ আল্লাহ সবকিছুর সাথে মিশে আছে। তাহলে যে মানুষ আল্লাহ কোথায় এটাই এখনো ঠিক করতে পারে না, তা আল্লাহকে সে চিনবে কিভাবে, আল্লাহকে জানবে কিভাবে, আল্লাহর ক্ষমতা বুঝবে কিভাবে? অথচ সহিহ মুসলিমের হাদিস, আমরা সবাই জানি এই হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসীকে কি জিজ্ঞাসা করছিলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আর এখন বলে যে এটা জিজ্ঞাসা করা যাবে না। এটা জিজ্ঞাসা করলে কি হয়, খবরদার আল্লাহ কোথায় প্রশ্নই করা যাবে না, প্রশ্ন করলে ইমান শেষ হয়ে যাবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন ইমান পরীক্ষা করার জন্য। জি, দাসীকে জিজ্ঞাসা করছেন যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আর দাসী বলছেন ফিসসামা। তাহলে ওই যুগের দাসী যে মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, ইউনিভার্সিটিতে যায় নাই, যে রাখাল যে ছাগল ছড়াইছে তার একটা ছাগল বাগে নিয়ে গেছে দেখে উনি মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রহার করছেন মারছেন, সেই দাসী শিখে নিছে যে আল্লাহ, আল্লাহু ফিসসামা, আল্লাহ আকাশে, আল্লাহ উপরে, এটা সে শিখে নিছে। আর এই দেশে অনেক লেখাপড়া করছেন, অনেক শিক্ষিত, অনেক জানেন, কিন্তু এখনো আল্লাহ কোথায় সেটাই জানে না। তাহলে শিরক করবে না তারা কি করবে? যেই জাতি আল্লাহকে চিনে নাই, আল্লাহকে জানে নাই, কবরের এক নম্বর প্রশ্ন কি, মা রব্বুকা, তোমার রবকে। তাহলে রবকে জানা, রবকে চিনা, রবের মারেফত, রবের পরিচয়, এটা হলো এক নম্বর কাজ। এজন্য কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাক আলোচনা করছেন আল্লাহর পরিচয় মারেফত। দেখবেন কোরআনে কারিমের প্রত্যেক আয়াতের প্রায় আয়াতের শেষে ওয়াল্লাহু গাফুরুর রাহিম, ওয়াল্লাহু আলিমুন হাকিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক আয়াতের শেষে শেষে আল্লাহর পরিচয়। তারপরে কোরআনের আয়াতকে আয়াত, হুয়াল্লাহুল্লাজি, হুয়াল্লাহুল্লাজি, যত জায়গায় আল্লাজি আছে এখানে দেখবেন যে আল্লাজির পরে অধিকাংশ জায়গায় খালি আল্লাহর পরিচয়, আল্লাহকে, আল্লাহ হলেন তিনি যিনি কাজ করেন। তাহলে কোরআনে কারিম থেকে যেই উম্মা দূরে, যেই উম্মা কোরআনের সাথে তার নিজের সাথে 144 দ্বারা জারি করছে, খবরদার কোরআন বুঝতে যাইও না, কোরআন বুঝলে সর্বনাশ। কারণ কোরআনে তুমি কি জানো, কোরআনে তাফসির পড়িও না, তাফসিরে বসিও না, তাফসির শুনলে, তাফসির পড়লে তুমি গোমরা হয়ে যাবে, নাউযু বিল্লাহ। কোরআনে কারিমের যারা তাফসির লিখছেন, যারা তাফসির করছেন, তারা কি গোমরাহির জন্য করছেন না হেদায়েতের জন্য করছেন? আচ্ছা, বলে যে কোরআনের তাফসির শুনতে হইলে, বুঝতে হইলে তোমার কাছে 14 রকমের এলেম লাগবে। তোমার কাছে কয় সাবজেক্টের এলেম আছে? তুমি যে কোরআনের তাফসির শোনো, তাফসিরে বসো, তাফসির করো, মানে মুসলিমকে কোরআন থেকে দূরে রাখা, কোরআন থেকে বিচ্ছিন্ন রাখা। কোরআন শুধু না বুঝে তেলাওয়াত করা হবে, কোনো আপনি বোঝার দরকার নেই, বুঝতে গেলে সমস্যা। এটার কারণ হলো এই মুসলিম উম্মাহ যখন কোরআন থেকে দূরে, কোরআন বিমুখ, তো কোরআন না পড়লে সে আল্লাহর পরিচয় পাবে কোথায়? আপনি কোরআন না পড়ি যদি অন্যান্য বই পড়েন সেখানে কি আল্লাহর পরিচয় পাবেন? আল্লাহর পরিচয় আল্লাহর মারেফত পাওয়া যাবে কোরআনে। তো কোরআনেই জানার চেষ্টা করি না, কোরআনে বোঝার চেষ্টা করি না, তা আল্লাহর পরিচয় জানবো কিভাবে? আর আল্লাহর পরিচয় যতক্ষণ আল্লাহর বান্দা জানবে না ততক্ষণ বান্দা শেরেক মুক্ত হইতে পারবে না। কারণ আল্লাহকে না চিনলে শেরেক কেমনে হয়, আল্লাহর ক্ষমতা কতটুকু এটাই তো সে বুঝবে না। আল্লাহর ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে মানুষ শেরেক করে। ইদানিং অনেকে প্রশ্ন করে যে, দেখবেন বিভিন্ন জায়গায় ভাইয়েরা প্রশ্ন করে যে শায়খ নামাজের মধ্যে বাংলায় দোয়া করা যাবে কিনা। এই প্রশ্ন শুনছেন না? অনেক আসে আমাদের কাছে ইদানিং। আচ্ছা, তো আমি যেটা বুঝতে পারছি যে এই প্রশ্নটা আসার কারণ কি, এই প্রশ্নটার আসার কারণ আছে। কারণ হলো আমাদের ভাইয়েরা চিন্তা করে যে আমি আমার আল্লাহকে একটা কথা বলতে চাচ্ছি, তা আমি তো আরবি ভাষার পণ্ডিত না, আরবিতে বলতে পারতেছি না, তা আমি যে মনে মনে বলতেছি বা আল্লাহর কাছে দোয়া করতেছি এটা তো আল্লাহকে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহকে ভালো করে বুঝাই দেওয়ার জন্য যদি বাংলায় বলার সুযোগ পাই তাহলে আল্লাহকে আমি ভালো করে ক্লিয়ার করে স্পষ্ট করে আমার সমস্যাটা বুঝাই দিতাম। তাহলে এই ধারণা কেন তৈরি হয়েছে? এই ধারণাটা তৈরি হওয়ার কারণ আছে। কারণ হলো সে বুঝতেছে যে আমি আরবিতে যে দোয়াগুলো করতেছি এই দোয়াগুলোর মধ্যে আমার যা দরকার এই কথাগুলো মনে হয় নাই, এই জন্য আল্লাহকে আমার কথাটা বলা দরকার। আর বলতে হলে আরবিতে তো বলতে পারতেছি না, বাংলায় হলে মনের মতো করে সুন্দর করে সাজাই গুছে আল্লাহকে বুঝাই দিতে পারতাম। তাহলে মূল কারণ কি? আল্লাহর ব্যাপারে ধারণা পরিষ্কার হয় নাই, আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ কোরআনে কারিমে বারবার বলেছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহকে মুখ দিয়ে সব বলতে হয় না, অন্তরে চিন্তা করলে হেটো আল্লাহ জানে ভিতরে কি নড়াচড়া করতেছে, আপনি কি বলতে চাচ্ছেন মুখ দিয়ে এখনো বলেন নাই, ভিতরে ভিতরে চিন্তা চলতেছে আল্লাহ সেটাও জানি ফেলে। তো যেই আল্লাহ সেটাও জানি ফেলে সেই আল্লাহরে আপনি বোঝানো লাগবে কেন? কারণ ওই আল্লাহর ব্যাপারে আপনার ধারণা পরিষ্কার হয়নি। আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া, আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া কোনটা বলেন তো দেখি? মাশাআল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটা আমি এবং আমার পূর্ববর্তী সব নবীরা আরাফার ময়দানে আল্লাহর কাছে চাইছি। আচ্ছা, দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এর মধ্যে কিছু চাওয়া পাওয়ার কিছু আছে? আছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার এই দেন সেই দেন, কিছু আছে? কিছুই নাই। আছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের গুণগান, আল্লাহ তাওহীদের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের হক কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি তাওহীদের অধিকারী, তার কোনো শরীক নাই। তারপরে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসার মালিক তিনি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে সব জিনিসের উপরে তিনি মহা ক্ষমতাবান। দেখেন এখানে কিছু চাওয়ার আছে কিন্তু এটাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। তাহলে দোয়া কাকে বলে এখানে শেখানো হয়েছে? দোয়া হইল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের আমি ঘোষণা দিতে থাকবো, তাওহীদের স্বীকৃতি দিতে থাকবো, আমি শুধু আল্লাহর তাওহীদ ঘোষণা করব জমিনে, তাওহীদের দাওয়াত দেব, এটাই দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমার কি কি দরকার, আমার চেয়ে আল্লাহ বেশি জানেন আমার কি দরকার, এটা আমি নিজেরটা নিজে যতটুকু না বেশি জানি তার থেকে বেশি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আমার যে শরীরটা চলতেছে কত রকমের জিনিস দিয়ে কত উপাদান দিয়ে চলতেছে আমি নামও জানি না, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ব্যবস্থাপনা করে যাচ্ছেন। তাহলে আমার কি কি দরকার আমার থেকে আমার আল্লাহ বেশি জানেন। তাহলে আমি অসুস্থ, আমার এখন সুস্থ হওয়া দরকার, এটা আমি না যত বেশি জানি আমার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি জানেন। তাহলে এই যে আল্লাহর ব্যাপারে যদি ধারণা পরিষ্কার না হয় তাহলে আপনি মনে করবেন যে মনে হয় আমার এগুলো দোয়া হইতেছে না, এই জন্য বাংলা বলা দরকার। ঠিক এই আল্লাহর ব্যাপারে ধারণা পরিষ্কার না থাকার কারণে যত শেরেক আছে আপনি দেখবেন সব শেরেকের মূল কারণ আল্লাহর ব্যাপারে ধারণা পরিষ্কার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করার জন্য মাধ্যম ধরতে বলেন নাই, বলছেন। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ভাই বোন বিশ্বাস করেন যে আল্লাহর কাছে কিছু চাইতে হইলে পাইতে হইলে ধরতে হইলে মাধ্যম লাগবে, এটা বিশ্বাস করে না। অথচ কোরআন এবং সুন্না যদি আমরা দেখ পড়াশোনা করি স্টাডি করি দেখব আল্লাহর কাছে কিছু চাইতে হইলে পাইতে হইলে কোনো মাধ্যম ধরার কোনো দরকার নাই। কিন্তু এই দেশের মানুষ বিশ্বাস করে মাধ্যম ধরা লাগে, এবং এটার জন্য একটা দলিলও আছে। দেখবেন এই দলিলটা সবার মুখে মুখে সবাই জানে, যে লোক কিছু জানে না হেও জানে। দলিলটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতটা দেখবেন এই দেশের মূর্খ মানুষও জানে, বলে যে উসিলা ছাড়া কিছু পাওয়া যাবে না, আল্লাহকে পাইতে হইলে উসিলা লাগবে, তারপরে আপনি আল্লাহর কাছ আল্লাহর মুকাররাবিন হইতে হইলে নিকটবর্তী হইতে হইলে উসিলা লাগবে, না হয় আপনি আল্লাহকে পাবেন না। অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর থেকে কিছু পাওয়ার জন্য এই দেশের মানুষ বিশ্বাস করে যে মাধ্যম লাগবে। এই আয়াতে কারিমাটার অপব্যাখ্যা করা হয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার অপব্যাখ্যা, মিথ্যা ব্যাখ্যা, যে মনে হয় যে ওয়াসিলাটা বাংলা, কোরআনের সব আরবি, এই জায়গাটা কি বাংলা। মানে ওই ওই গল্পের মতো যে একজন সৌদি আরব গেছে, যাই মায়ের কাছে ফোন করছে যে আম্মা যে কোন দেশে আসলাম সব খালি আরবিতে কথা বলে, একটা জিনিস পাইছি বাংলায়। কি পাইছি? আজান। আজানটা পাইছি এই দেশে বাংলায়, কারণ বাংলাদেশে যেভাবে আজান দেয় এখানেও দেখা যাচ্ছে ঠিক সেভাবে আজান দেয়, এটা বাংলা। তো এই দেশের মানুষ মনে করছে যে কোরআন পুরাটা আরবি, তবে একটা পাই গেছি বাংলা, কোরআনে বাংলা একটা অংশ আছে, কোনটা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটার তাফসিরও বোঝা লাগে না, ব্যাখ্যাও বোঝা লাগে না, এটা যে পড়ে সেই বুঝে, কারণ আল্লাহ বলছে ওসিলা তালাশ করো। মানে এই ওয়াসিলা শব্দটা যে আরবি এটাই ভুলে গেছে, তারা মনে করে বাংলায় ওয়াসিলা মানে হলো মাধ্যম, বাস ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে মাধ্যম ধরতে বলছেন। অথচ এই শব্দটা আরবি, এটা তো বাংলা না, কোরআনের শব্দ কি? আরবি। আরবিতে ওয়াসিলা মানে মাধ্যম না, আরবিতে ওয়াসিলা মানে আল কুরবা, কুরবা মানে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা, আরবিতে বলা হয় এটাকে ওয়াসিলা। এটা বাংলা ওয়াসিলা না, বাংলা উর্দু ফার্সি হিন্দি এগুলাতে ওয়াসিলা মানে মাধ্যম, কিন্তু আরবিতে ওয়াসিলা মানে মাধ্যম না, আরবিতে ওয়াসিলা মানে আল কুরবা। আল্লাহ পাক এখানে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে ওয়াতলুবু ইলাইহিল কুরবা বিতাআতিল্লাহি আযজা ওয়াজাল্লা, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, নৈকট্য কামনা করা, এটাকে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ পাক প্রথম বলছেন ইত্তাকুল্লাহ, তারপরে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইত্তাকুল্লাহ মানে ফরজ ইবাদত যা আছে এগুলো করো, হারাম থেকে বিরত থাকো, এটা হইলো তাকওয়া। এরপর আল্লাহ বলছেন শুধু এতটুকু করে বসে থাকিও না, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বেশি বেশি নফল ইবাদত করবা, মানে রমজান মাসে রোজা রেখে সিয়াম পালন করে বসে থাকিও না, রমাদানের পরেও সিয়াম পালন করবা, সারা বছর করবা, প্রতি মাসে তিন দিন, সোমবার বৃহস্পতিবার, আরো যত সুন্না যতগুলো সিয়াম আছে এগুলো পালন করবে, এটা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করে বসে থাকিও না, এরপরে রাত্রে কিয়ামুল লাইল আদায় করো, তারপরে সালাত দোহা আদায় করো, আরো নফল সালাত গুলো বেশি বেশি আদায় করো, এটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যাকাত আদায় করে বছরে একবার বসে থাকিও না, এরপরে বেশি বেশি সাদাকা করো, নফল সাদাকা করো, এটা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিন্তু এটাকে আমাদের দেশের মানুষ বুঝে গেছে কি মাধ্যম ধরতে হবে, ওসিলা ধরতে হবে, বাস মাধ্যম ধরার জন্য। এবার তারা বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতেছে যে মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে এই যে আল্লাহ সম্পর্কে বিভ্রান্তি, যে আল্লাহ সুবহান তাআলার ক্ষমতা সম্পর্কে বিভ্রান্তি, আল্লাহ রব্বুল আলমিনকে সঠিকভাবে না চিনা, এটা হলো শিরকের এক নম্বর কারণ। এই জন্য শিরক মুক্ত হইতে হলে আল্লাহ সুবহান তাআলার পরিচয় মারেফত সঠিকভাবে জানতে হবে, আল্লাহর আকার আছে কি নাই এটা স্পষ্ট হইতে হবে। আকার থাকলে এটা কেমন, কেমন বলতে মানে আল্লাহর আকারের কি কোনো ধরন ব্যাখ্যা করে যাবে কি যাবে না? যাবে না। আল্লাহ পাক যেভাবে বলছেন সেইভাবে ঈমান আনতে হবে, যে শুধু আল্লাহ বলছেন আল্লাহর হাতের কথা বাস। আল্লাহর হাত কেমন আল্লাহ জানেন, আমরা জানি না। আল্লাহ পাক বলছেন এই জন্য আমরা ঈমান আনবো, এটাকে মানে যেভাবে আসছে কোরআন এবং সহি হাদিসে সেভাবে ঈমান আনা, কোনো প্রকারের ধরন ছাড়া, কোনো প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। এখন এই আল্লাহর ব্যাপারে এই চিন্তা চেতনা পরিষ্কার হইতে হবে। আল্লাহর কুদরত সব জায়গায় বিরাজমান, আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান, আল্লাহর দৃষ্টি সব জায়গায় বিরাজমান, আল্লাহর শ্রবণ শক্তি সব জায়গায় বিরাজমান। এই জন্য আমরা এমন কিছু বলি না যেটা আল্লাহ শুনেন না, এমন কিছু করতে পারি না যেটা আল্লাহ দেখেন না, এমন কোন কার্যক্রম করা সম্ভব না যেটা আল্লাহ সুবহান তাআলার এলমে আল্লাহ জানেন না। এগুলো সর্বত্র বিরাজমান, কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে ধারণা পরিষ্কার হয় নাই, এটা হলো শিরকের এক নম্বর। তাহলে শিরক থেকে বাঁচতে হলে কি করতে হবে? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ধারণা, আল্লাহর পরিচয় স্পষ্ট করে জানতে হবে। যত বেশি আল্লাহর পরিচয় জানতে পারবো, মারেফত জানতে পারবো, তত বেশি শিরক মুক্ত হওয়া যাবে। তিন নম্বর, মালাইকাদের সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে ধারণা পরিষ্কার হইতে হবে মালাইকা সম্পর্কে, কারণ মালাইকা সম্পর্কে ধারণা আকীদা পরিষ্কার না থাকলে শিরকে নিমজ্জিত হওয়া সহজ। যুগে যুগে মুশরিকেরা মালাইকা সম্পর্কে ধারণা পরিষ্কার না থাকার কারণে শিরকে নিমজ্জিত হয়েছে। তারা মনে করে যে এক এক মালাইকা, এক এক ফেরেশতা এক একটা ক্ষমতার মালিক, নাউজুবিল্লাহ। কোনোটাকে সম্পদের মালিক মনে করা হয়, কোনোটাকে জ্ঞানের মালিক মনে করা হয়, কোনোটাকে মানসম্মানের মালিক মনে করা হয়, এবং এই ফেরেশতাদেরকে মালাইকাদেরকে তারা বানাতুল্লাহ বানাইছে, আল্লাহর মেয়ে বানাইছে। এই জন্য দেখবেন যত দেবতা আছে সব মহিলা, দেখছেন না? দেখবেন যত দেবদেবী আছে অধিকাংশই 99 ভাগে মহিলা, এবং এক একটার হাত কয়টা? অনেকগুলা। কেন হাত অনেকগুলা? মানে এক একজন অনেকগুলো পাওয়ারের মালিক, এবং এইগুলো ফেরেশতা কেন্দ্রিক, মালাইকা কেন্দ্রিক। এই শিরকের অবস্থা যে মালাইকাদের ক্ষমতা, অর্থাৎ মালাইকাদেরকে আল্লাহ পাক কোনো ক্ষমতা দেন নাই, মালাইকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিছু কাজ করার দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দেন নাই। আর মানুষকে আল্লাহ পাক দায়িত্বও দেন নাই, ক্ষমতাও দেন নাই। মালাইকাদেরকে শুধু দায়িত্ব দিয়েছেন, কোনো ক্ষমতা দেন নাই। এই জন্য মালাইকাদের পরিচয়, মালাইকাদের উপরে ঈমান আনা, ঈমানের 6টা রুকনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রুকন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর পরেই কিন্তু মালাইকা। তাহলে এই মালাইকা সম্পর্কে সঠিক ধারণা শিরক থেকে মুক্তির, শিরক থেকে বাঁচার একটা বড় উপায়। চার নম্বর, নবী রাসূলদের ব্যাপারে ধারণা পরিষ্কার করা, আম্বিয়া আলাইহিমুসসালামের ব্যাপারে ধারণা পরিষ্কার থাকা, যে আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আম্বিয়া আলাইহিমুসসালামের বাশারিয়ত, আম্বিয়া আলাইহিমুসসালাম এলমে গায়েব, এলমে গায়েবের মালিক কিনা, আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন কিনা, এইরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো নবী রাসূলদের সাথে সম্পৃক্ত। এই জন্য নবী রাসূলদের ব্যাপারে আকীদা পরিষ্কার হওয়া, এদেশে অনেক মানুষ নবী রাসূল কেন্দ্রিক, আম্বিয়া আলাইহিমুসসালাম কেন্দ্রিক শিরক করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশে অনেকেই বলেন যে মারা যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। তাহলে একজন জীবিত মানুষকে দেখেন, সাহাবায়ে কেরাম একজন জীবিত মানুষকে কি করছে? গোসল দিছে, কাফনের কাপড় পরাইছে, কবরও দিয়ে ফেলছে, জানাজাও পড়ে ফেলছে। জীবিত মানুষের জানাজা হয়? জীবিত মানুষের দাফন হয়, কিন্তু সাহাবায়ে কেরাম সব করে ফেলছেন, কবরও দিয়ে ফেলছেন জীবিত মানুষ। কবর দেওয়ার পরেও এখনো মানুষ বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। আবার খালি জীবিত না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশে সবসময় আসা যাওয়াও করেন, বাংলাদেশে সবসময় আসে, বাংলাদেশে বেশি আসেন, বাংলাদেশ বেশি পছন্দ, বাংলাদেশ ভারত পাকিস্তান এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি পছন্দ, এই জন্য এখানে সবসময় আসে। এমনকি আমাদের দেশের একজন পীর সাহেব মারা গেছেন, ওনার জানাজায়ও হাজির হয়েছে। আমি সব সময় বলি যে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা হাজির হয়ে গেছে, আপনারা দেখেও ফেলছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতি করতে দিলেন না কেন? কারণ যেই জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন সেই জানাজা আর কারো ইমামতি করার অধিকার আছে? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং উপস্থিত সেখানে ইমামতি করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কেউ কে ইমামতি করতে পারবে? সব ইমামতি ক্যান্সেল। এখন আপনি দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, জানাজায় হাজির হয়েছে, আবার আপনি ইমামতিও করছেন, কত বড় বেয়াদবি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তারপরে দেখবেন মিলাদ পড়ার সময় চেয়ার বসায় রাখে, খালি চেয়ার। কেন খালি চেয়ার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এখানে বসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এখানে বসতেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বসেন এখানে এসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসতে পারেন, তা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু মেহমানদারি করেন, কিছু খাওয়ান। আমি ওই সবসময় বলি, আমার এক মুসল্লি একদিন আমাকে বলতেছেন, ইমাম সাহেব এই গতকাল নদ্দা বাজারে আল্লাহ রসুলকে দেখছি, ঢাকা শহরে নদ্দা বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখছি। তা আমি কেউ কেমনে দেখলেন? কয় আমি দেখতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাইতেছেন, তো আমি দৌড়াই গেছি, তো যাই আর পাইনি। তা আমি বললাম যে আপনি একটু আমাদের মসজিদে নিয়ে আসতেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে কিছু বয়ান শুনতাম, কিছু মেহমানদারি করতাম। দেখেন নদ্দা বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, কত বড় শিরকি চিন্তা চেতনা তার ভিতরে বিরাজ করতেছে। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাম সম্পর্কে সঠিক ধারণা না থাকলে শিরকের নিমজ্জিত হয় এবং এই উপস্থিত হয়, এই আকীদা পোষণ করে দেখবেন যে দরুদ পড়তেছে পড়তেছে হঠাৎ করে দাঁড়াই গেছে, দাঁড়ায় যায় না। কেন দাঁড়াইছেন ভাই? নবী সাল্লাম এসে গেছে, নবী সাল্লামকে সালাম দিচ্ছেন। তাহলে নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে বা আম্বিয়া আলহিমসাল্লাম সম্পর্কে ধারণা পরিষ্কার না থাকলে শেরেক হয়, এটা শেরেকের একটা কারণ। এই জন্য শেরেক থেকে বাঁচতে হলে নবী রাসুলদের সম্পর্কে ধারণা পরিষ্কার হইতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর বিশেষ বান্দা যারা, যারা সলেহীন বান্দা, এই সলেহীন বান্দাদের ব্যাপারে অতি ভক্তি এটা রোধ করা, এটা শেরেক থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ উপায়। মানে আল্লাহর বান্দারা যারা সলেহীন বান্দা, দিনদার বান্দা, এদেরকে মহব্বত করতে হবে, এদেরকে ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসাটার মধ্যে অতিরঞ্জন করা যাবে না। এই অতিরঞ্জনের কারণে শেরেক তৈরি হয়, অতিভক্তির কারণে শেরেক তৈরি হয়, এবং ওই সলেহীন বান্দাকে অতিরিক্ত পাওয়ারের মালিক মনে করা যে উনি এবাদত করতে করতে একবারে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে, এখন আল্লাহ সুবহান ওয়া তাআলাকে যা বলে তাই শুনে, যা বলে তাই দে, এই জাতীয় আকীদা পোষণের কারণে, সলেহীন সম্পর্কে তার ধারণা পরিষ্কার না থাকার কারণে এই শিরকের তৈরি হয়। এই জন্য নেককার বান্দাদেরকে আমরা মহব্বত করব, ভালোবাসব, কিন্তু নেককার বান্দাদের ব্যাপারে মহব্বতের ভালোবাসার অতিরঞ্জন করা যাবে না। অতিরঞ্জন যখনই হবে, বেশি বাড়াবাড়ি হবে, তখনই শিরক তৈরি হবে। বিভ্রান্ত ব্যক্তিদের অন্ধ অনুসরণ করা যাবে না, বিভ্রান্ত ব্যক্তিদের অন্ধ অনুসরণ থেকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ যার আকীদা পরিষ্কার না, যার মানহাজ পরিষ্কার না, যার চিন্তা চেতনা বিশুদ্ধ না, তার সোহবত থেকে দূরে থাকতে হবে। তাকে যখনই অন্ধ আনুগত্য করব, তখন আমি শিরকের দিকে চলে যাব, কারণ সে নিজেই চলতে পারে না, নিজেরই রাস্তা অন্ধকার, নিজেই তাওহিদ পায় নাই, নিজেই শিরকের মধ্যে আছে, তার আকীদার মধ্যে শেরেক আছে, চিন্তা চেতনা শেরেক আছে। তা আমি যদি তার সোহবতে থাকি, তাহলে আমাকেও সে শেরকের দিকে নিয়ে যাবে। এজন্য শেরেক থেকে বাঁচতে হলে যাদের আকীদা বিশুদ্ধ না, যাদের চিন্তা চেতনা পরিষ্কার না, এ সমস্ত ব্যক্তিদের সোহবত থেকে দূরে থাকতে হবে, এ সমস্ত ব্যক্তিদের নৈকট্য থেকে দূরে থাকতে হবে। এবাদত সম্পর্কে বিভ্রান্তি দূর করা, মানে এবাদত সম্পর্কে এবাদত ভালো করে না বুঝা, এটাও শিরকের একটা কারণ। আমাদের দেশে যারা এই শিরকগুলো করে এবাদত কেন্দ্রিক, এরা এবাদত বুঝে নাই, এরা মনে করে যে এগুলো বিভিন্ন সম্মানিত ব্যক্তিকে, যাকে আমি মহব্বত করি, যাকে ভালোবাসি, তাকেও দেওয়া যায়। এগুলো যে এক একটা এবাদত, এবং এবাদত যে আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যায় না, এই জ্ঞানটা, এই আলেমটা তার নাই। এদেশে যারা শেরেক করে অধিকাংশই জাহালতের কারণে শেরেক করে, এলেম না থাকার কারণে, মানে এবাদত বুঝে নাই, এবাদতের কনসেপ্ট, এবাদতের ধারণা তার কাছে ক্লিয়ার না। এজন্য এবাদত সম্পর্কে ধারণা পরিষ্কার করা, এবাদত কি, কোনটা কোনটা এবাদত, এই এবাদত আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় কি না, এই জাতীয় বিষয়গুলো পরিষ্কার করা। আর সর্বশেষ যেটা বলবো আমরা, যে শেরেক থেকে বাঁচার, শেরেক থেকে মুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো কবর বা মাইয়্যত, এই বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে সাহাবায়ে কেরামদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলেন, কবর জিয়ারতে করতে দেন নাই, কবরের কাছে যেতে দেন নাই। কেন দেন নাই? যে কবরের কাছে গেলে তারা কোনো ধরনের শিরিক করতে পারেন, তারা কবরবাসীর কাছে চাইতে পারেন, কবরকে চুম্বন দিতে পারেন, কবরকে সম্মান করতে পারেন, কবর থেকে বরকত নিতে পারেন, এই জাতীয় বিভিন্ন শিরকের সম্ভাবনা ছিল। কারণ জাহিলি যুগে কবর কেন্দ্রিক বিভিন্ন ধরনের শেরেক ছিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত বন্ধই করে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ইল্লা ফাজুরুহা, তোমাদেরকে আমি আগে কবর জিয়ারত সম্পর্কে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। তাহলে পরবর্তীতে কবর জিয়ারতের যে অনুমতি আসছে, এখানে কবর জিয়ারত হবে দুইটা উদ্দেশ্যে। একটা উদ্দেশ্য হলো মাইয়্যতের জন্য দোয়া, মাইয়্যতের জন্য আমি দোয়া, মাইয়্যত আমার জন্য কিছু করবে সেই উদ্দেশ্যে না, বরং মাইয়্যতের জন্য আমি দোয়া করব। আর দ্বিতীয় উদ্দেশ্যটা হলো যে ইউজাক্কিরুকুমুল আখেরা, আখেরাতের বিষয় আমাকে স্মরণ করিয়ে দিবে, মানে বেশি বেশি কবরের কাছে গেলে, কবর জিয়ারত করলে আখেরাতের জিকির বেড়ে যাবে, আখেরাতের স্মরণ আমার মধ্যে বেড়ে যাবে, এই এই দুইটা কারণে আমি কবর জিয়ারত করব। এর বাহিরে কবরের কাছে কিছু চাওয়ার জন্য, কবরকে সম্মান করার জন্য, কবরের সাথে কোনো সম্পর্ক গড়ার জন্য, এই জাতীয় কাজগুলো থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য কবরের উদ্দেশ্য সফর, তাও করা যাবে না যে আমি একটা কবর, বরকতময় কবর, যে ওই কবর জিয়ারত করলে আমি অনেক কিছু লাভ করতে পারি, অনেক ফজিলত পাইতে পারি, এই উদ্দেশ্যে সফরে বের হওয়া যাবে না। কবরকে আকর্ষণীয় করার জন্য কবরের উপরে পর্দা টানানো, তারপরে কবরকে উঁচু বানানো, কবরের উপরে ঘর বাড়ি বানানো, একবারে ফ্যান লাগাই দেওয়া, মশারি লাগাই দেওয়া, একবারে সাজাই বিভিন্ন রং বেরঙ্গের কাপড় চোপড় দিয়ে সাজাই দেওয়া, তারপরে কবরের উপরে বসা, কবরের উপরে লেখা, তারপরে কবরের আশেপাশে জিকিরের মজলিস কায়েম করা, কবরের আশেপাশে এবাদত জিকির আসকার করা, এই জাতীয় বিষয়গুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা, তাহলেই আমরা নিজেদেরকে শেরেক থেকে রক্ষা করতে পারব। সম্মানিত ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের শায়খ আরও আলোচনা করবেন, তা আমি সংক্ষিপ্তভাবে যেই বিষয়টি আলোচনা করেছি এর মূল কথা হলো যে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এবাদত কম করি আর বেশি করি, কিন্তু সবসময় এটা খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থায় শেরেক করা যাবে না। যে শেরেক মুক্ত ইমান নিয়ে আমি কবরে যেতে চাই, এটা সবসময় আমি কঠিনভাবে খেয়াল রাখতে হবে, যেই অবস্থায় থাকি, যেখানে থাকি, যে আমি কোনো অবস্থায় কোনো প্রকারের শেরেক করব না, শিরকের সাথে কোনো সম্পর্ক আমার থাকবে না। ইব্রাহিম আলাইহিসসালাম বারবার ঘোষণা দিয়েছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, যে আমি শিরকের সাথে জড়িত নাই, আমি শেরেককে ঘৃণা করি, আমি শেরেক থেকে দূরে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম বারবার এই কথাগুলো ঘোষণা দিয়েছেন। এজন্য শেরেক মুক্ত জীবন, শেরেক মুক্ত তাওহীদি ইমান, এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, যে আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখো ইসলামের উপরে রাখো, আর ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, যখন মৃত্যু আসবে আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয়, সেটা ইমানটা হবে শেরেক মুক্ত ইমান, যে ইমানের সাথে কোনো ধরনের শেরেক থাকবে না, এরকম ইমান নিয়ে যাতে কবরে যেতে পারি। তাহলে আমলে ত্রুটি হইলেও আল্লাহ সুবহান তাআলা আমাকে আপনাকে মাপ করে দেওয়ার আশা করা যায়। কিন্তু ইমানেই যদি বেজাল থাকে, শেরেক নিয়ে যদি যাই, তাহলে বরবাদ। আমল অনেক আছে কিন্তু ইমানের মধ্যে শেরেক, তাহলে কিন্তু কবরে হাসরে সব জায়গায় কঠিন বিপদ অপেক্ষা করতেছে। আর যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম শেরেক থেকে বাঁচার জন্য, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আজকের এই মজলিসকে আল্লাহ সুবহান তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। এই মজলিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ পাক সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।